Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. Ajker ei boithoke amra janbar chesta korbo je sobar chaite poripurno imaner mumin ke. Iman poripurno howar kothin jinish. আপনি তো আপনারা জানেন এমনিতেই ঈমান ভালো কাজ করলে বৃদ্ধি পায়, খারাপ কাজ করলে হ্রাস পায়, কম হয়ে যায়। কিন্তু কি এমন কাজ আছে যে কাজ করলে পরিপূর্ণ ঈমানের মুমিন হওয়া যায়? পরিপূর্ণ ঈমান, ঈমানের সকল কাজ না করলে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাই উমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। সে পরিপূর্ণ মুমিন নয়। দেখেন, পরিপূর্ণ মুমিন না হওয়ার কারণ কি? কারণ হল যে আপনি অনেক সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন কিন্তু আপনার ছেলের থেকে বেশি ভালোবাসেন না। কিভাবে আপনি বুঝবেন যে আপনি ছেলের থেকে আল্লাহ রাসূলকে ভালোবাসলেন না? যখন কম্পেয়ার করবেন, ওজনের সময় আসবে যে আপনি আপনার ছেলেকে ভালোবাসলেন নাকি রাসূলকে ভালোবাসলেন, আপনি আপনার স্ত্রীকে বেশি ভালোবাসলেন নাকি রাসূলকে বেশি ভালোবাসলেন, আপনি আপনার বাপ মাকে বেশি ভালোবাসলেন নাকি রাসূলকে বেশি ভালোবাসলেন, আপনি সমস্ত মানুষকে ভালোবাসলেন নাকি রাসূলকে ভালোবাসলেন, আপনি আপনার গদিকে ভালোবাসলেন নাকি রাসূলকে ভালোবাসলেন, এমনকি আপনি আপনার নিজের জীবনকে বেশি ভালোবাসলেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেন। খুব সহজ কিন্তু পরীক্ষা করা। যখন দেখবেন দুই দিকে দুই মিজানের, আপনার ওজনের দুই দিকে দুই, একদিকে নবী একদিকে বিবি, কার কথাটা আপনি মানছেন? বিবি বলছে এটা করো যেটা রাসূলের বিরোধী, তখন আপনি বিবির কথাটা শুনছেন, নবীর কথাটা ছাড়ছেন। তাহলে কাকে বেশি ভালোবাসলেন? বিবিকে বেশি ভালোবাসলেন। ছেলে, ছেলে আপনাকে আটকে রাখছে এমন এক কাজে যে কাজ রাসূল বিরোধী, আপনি ছেলের কথাটা মানছেন, বাপ মা কথা মানছেন, সমস্ত দেশের মানুষ কিংবা পৃথিবীর মানুষের সমস্তকে ভালোবাসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছেন। তাহলে বোঝা গেল কি, যে ভালোবাসাতে, ভালোবাসার ওজনে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়িপাল্লাকে উঠিয়ে দিলেন, আর তার মানে আপনি পূর্ণ মোমেন নন, পূর্ণ মুমিন নন। যতক্ষণ পর্যন্ত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ ভালোবাসা হয়, তিনি বলছেন কোন বান্দা পূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পরিবার, ধনসম্পদ এবং সমস্ত মানুষ অপেক্ষা বেশি প্রিয়তর হয়েছি। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমার বিন খাত্তাবের হাত ধরেছিলেন। উমার তাকে বললেন, হে আল্লাহ রসুল, আপনি আমার জীবন ছাড়া সকল জিনিস থেকে আমার নিকট প্রিয়তম, আমার জীবন ছাড়া। এ কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, যতক্ষণ না আমি তোমার নিকট তোমার জীবন থেকেও প্রিয়তম হতে পেরেছি ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারো না। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূল আল্লাহ, এখন আমি আপনাকে আমার জীবন থেকেও বেশি ভালোবাসি, এখন আপনি আমার কাছে আমার জীবন থেকেও বেশি প্রিয়তম। এটা ক্ষণেকে পরিবর্তন হয় না? হয় না? খুব সহজ, অন্তর সামান্য জিনিসের জন্য আপনার, আপনি আমার কাছে প্রিয় পাত্র ছিলেন, একজন এসে আমাকে আপনার বিরুদ্ধে বিষ মন্ত্র দিল, সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভিতরে আপনি খারাপ হয়ে যাবেন। আপনারা শুনেছেন প্রসিদ্ধ ঘটনা আর ইমান আনার বহু ঘটনা, যখন হযরত ওমারই অমুসলিম ছিলেন, আল্লাহ রসুলের প্রতি কিভাবে ঘৃণা পোষণ করতেন, বিদ্বেষ পোষণ করতেন, হয়ে গেলেন অন্তরঙ্গ। সুমামা বিন ওসালের কথা শুনেছেন, যে ইসলাম গ্রহণের পর যখন মদিনার মসজিদে নববীতে বেঁধে রাখা হল, তারপর তাকে জিজ্ঞেস করা হল, বলা হল, সঙ্গে সঙ্গে বললেন যে আল্লাহ রসুল, আপনার দেশ এবং আপনি আমার কাছে সব থেকে খারাপ ছিলেন, এখন আপনি সব থেকে প্রিয়। তেমনি কোন সাহাবি কোন সাহাবি এসে বলতে আমি তোমাদের মাঝে কি, আপনি তো খুব সম্মানিত, আপনি আমাদের নেতা, আপনি আমাদের এই, তোমরা শোনো আমি মুসলমান হয়েছি, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, তুমি সবচেয়ে ঘৃণ্য, তুমি বেদিন হয়ে গেছ, বিধর্মী হয়ে গেছ। মানুষের মন পাল্টাতে বেশি দেরি হয় না, হযরত তোমার রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে মন পাল্টে গেল, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আনা ইয়া উমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আনকাহা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানুহ। পূর্ণ মুমিনের দাবি দেখুন, পূর্ণ ঈমানের দাবি শুনুন, কি যদি আপনি কাউকে কিছু দেন কার জন্য দেবেন, আল্লাহর জন্য দেবেন। আপনি আপনার টাকা আপনার আত্মীয়কে দিচ্ছেন, আপনার বন্ধুকে দিচ্ছেন, আপনি কোন প্রতিষ্ঠানে দিচ্ছেন, কোন জামাতকে দিচ্ছেন, কোন সরকারকে দিচ্ছেন বা পার্টিকে দিচ্ছেন, যাকে দিচ্ছেন আপনি কার জন্য দিচ্ছেন, দিতে হবে কার জন্য, আল্লাহর জন্য। আপনার কাছে টাকা চাওয়া হচ্ছে আপনি দিচ্ছেন না, আপনি টাকা দেবেন না, কার জন্য দেবেন না, আল্লাহর জন্য। আপনার যত টাকাই থাক আপনি দেবেন না, কেন দেবেন না, যেহেতু সেখানে দেওয়াটা আল্লাহ পছন্দ করেন না, এই জন্য আমি দিচ্ছি না, দিচ্ছি আল্লাহর জন্য, দেব না আল্লাহর জন্য। ও আবগাদা লিল্লাহ, একজনকে আমি খারাপ বাসি, একজনকে আমি ঘৃণা বাসি বা তাকে খারাপ মনে করি, ঘৃণা করি কেন, যেহেতু আল্লাহ তাকে ঘৃণা করেন, আল্লাহ তাআলা তাকে ঘৃণা করেন, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না। আমি জানি শরীয়তে আমার দলিল আছে যে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না, ভালোবাসেন না, সেই জন্য আমিও তাকে ভালোবাসি না। ভালোবাসাটা কার জন্য হবে, ঘৃণা করাটা কার জন্য হবে, আল্লাহর জন্য হবে। আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আপনি যাকেই ভালোবাসুন, আপনি আপনার আত্মীয় স্বজন থেকে নিয়ে, আপনি আপনার স্ত্রী থেকে নিয়ে, আপনি আপনার ছেলে মেয়ে থেকে নিয়ে, যাকেই ভালোবাসুন, ভালোবাসাটা হবে কার জন্য, আল্লাহর জন্য। ঘৃণাটা হবে কার জন্য, আপনি আপনার স্ত্রীকে ঘৃণা করতে পারেন, কিসের জন্য ঘৃণা করবেন, যেহেতু আপনি জানেন যে আল্লাহ তাআলা একে ঘৃণা করে। সুতরাং আল্লাহর জন্য যদি ঘৃণা করেন, আল্লাহর জন্য যদি ভালোবাসেন, ওয়া আরেকটা বাড়তি কথা আছে, পরিষ্কার কথা আছে, ওয়া আন কাহা লিল্লাহ, বিবাহ দেয় নিকাহ দেয় কার জন্য, আল্লাহর জন্য। এই জন্য হাদিসে আছে যখন তোমার কাছে কেউ প্রস্তাব নিয়ে আসে যার দীন ও চরিত্রের ব্যাপারে তুমি নিশ্চিন্ত, তাহলে তার সঙ্গে বিয়ে দিয়ে দাও, তোমার ছেলে কি বলে তোমার মেয়ের বা তোমার ছেলে মেয়ে যাই হোক, যখন শুনলে যে হ্যাঁ চরিত্র ঠিক আছে, দিন ঠিক আছে, তখন তার রং দেখো না, তার রূপ দেখো না, তার ধন দেখো না, তার বংশ দেখো না, অথচ বিয়ে করা হয় কটে কারণে, চারটি কারণে, এখানে মাত্র একটি কারণ পাওয়া গেছে, এই একটি কারণ দেখেই বিয়ে দিয়ে দাও, যদি না দাও তাহলে দুনিয়াতে বিশাল ফাসাদ সৃষ্টি হবে, তাকুনু ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। তাহলে যখন আমরা বলছি যে যখন কারোর সঙ্গে কারো বিয়ে দেব, আমার ছেলের কিংবা আমার মেয়ের কিংবা আমার ভাইয়ের কিংবা আমার বোনের বিয়ে দেব কিসের জন্য, আল্লাহ তাআলা আর জন্য, এবং জানবো যে যে লোকটার সঙ্গে আমি সম্পর্ক করতে যাচ্ছি কেন করতে যাচ্ছি, যেহেতু তার সঙ্গে আল্লাহর সম্পর্ক ভালো, এ কথা আপনাকে জানতে হবে। আন্দাজে অনুমানে রূপের সাগর, তারপরে কি বলে আপনার ধনের মন আছে ইত্যাদি আপনি দেখলেন, তাকে আপনি আদর করে জামাই রূপে বরণ করলেন কিংবা তার সঙ্গে মেয়ের বা বোনের বিয়ে দিলেন, আল্লাহর জন্য দিলেন না, তাহলে পরে জানতে হবে আপনার মোমেন, আপনার ইমান পূর্ণ নয়। আপনি মোমেন কিন্তু আপনার ইমান পূর্ণ নয়, কেননা বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো করবে ফাকাদ ইস্তাকমালা ইমানুহু, তার ইমান পরিপূর্ণ হয়ে যায়। তার মানে আপনার ইমান পরিপূর্ণ নয় যদি আপনি এই কাজগুলো না করতে পারেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি বিবাহ করে তার অর্ধেক ইমান পূর্ণ হয়ে যায়, বিবাহ করার পর অর্ধেক ইমান পূর্ণ হয়। ফালিয়াত্তাকিল্লাহা ফিন্নিসফিল বাকি, সুতরাং তার উচিত আর বাকি অর্ধেকে আল্লাহর ভয় করা। বিবাহ অর্ধেক ইমান, তার মানে বিবাহ করলে আপনি মোটামুটি বহু পাপ থেকে বেঁচে যাবেন। তবে আল্লাহ যদি এমন বউ দেয় যে বউ আপনার উল্টা হয়ে যায়, তাহলে বিয়ে করলে বেশি পাপ হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু স্বাভাবিকভাবে যদি বউ আল্লাহ ওয়ালি হয় আর আপনিও আল্লাহ ওয়ালা হন, তাহলে আপনার অর্ধেক ইমান বেঁচে যাবে, পরিপূর্ণ ইমান হবে বাকি কাজগুলো করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল মুমিনুল লাযী ইশবাউ ওয়া জারুহু জায়ুন ইলা জামবিহি। আপনি ভালো লোক, খুব ভালো লোক, কোন দিকে অপরিপূর্ণতা নেই, কিন্তু আপনার প্রতিবেশী আপনার পাশের বাড়িতে থাকে, সে বেচারি খিদেতে রাত কাটায়, সে বেচারি খেতে পায় না, আর আপনি পেট পুড়ে খান, আপনি তার খোঁজ নেন না, খবরও নেন না, কোনদিন তার ক্ষুধা মেটাবার বা খিদে মেটাবার চেষ্টাও করেন না, আপনি পূর্ণ মোমেন না। আপনি পূর্ণ মোমেন না যে আপনার পাশে আপনার প্রতিবেশী উপোস করছে, প্রতিবেশী উপবাসে থাকছে, অথচ আপনি তার খোঁজ নেন না, আপনার ইমানও পরিপূর্ণ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, তিনবার কসম করে বলছেন, আল্লাহর কসম সে মোমেন নয়। আর মোমেন নয় মানে পরিপূর্ণ মোমেন না, আল্লাহর কসম সে মোমেন নয়, আল্লাহর কসম সে মোমেন নয়, আল্লাহর কসম সে মোমেন নয়। সাহাবারা বললেন, ইয়া রাসূল আল্লাহ, মান হুয়া ইয়া রাসূল আল্লাহ, কে সে যে মোমেন নয়? বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়ায়েকা, তার মানে যার প্রতিবেশী তার অনিষ্টকারিতা থেকে নিরাপদে থাকে না। ক্ষতি, প্রতিবেশী প্রতিবেশীর ক্ষতি করছে, আপনার পাড়া গ্রামে হাঁস মুরগি ছাগল গরু নিয়ে ক্ষতি করছে, কিংবা ছেলে ছেলে ঝগড়া করে ক্ষতি করছে, কিংবা পানি মারা নিয়ে ক্ষতি করছে, কিংবা গাছের ডাল ইত্যাদি নিয়ে ক্ষতি করছে, কিংবা রাস্তা নিয়ে ক্ষতি করছে, রাস্তা জাম করে রাখছে, কিংবা আপনার বাড়ির সামনে ময়লা ফেলে ক্ষতি করছে, আপনার বাড়ির সামনে গাড়ি রেখে আপনার রাস্তাটা জাম করে আপনার ক্ষতি করছে, কিংবা আপনার ঘরের সামনে বা এমন ভালো জায়গা সুন্দর পরিচ্ছন্ন করে রেখেছেন, পরিষ্কার করে রেখেছেন, সেখানে থুতু ফেলছে, মানে অবাক লাগে। এমন এমন লোক আছে যে মনে করুন এক ফ্ল্যাটে চারটে, একই জায়গাতে চারটে ফ্ল্যাট, ঢোকার রাস্তা যাকে মাদখাল বলে আরবিতে, তার হচ্ছে একটাই রাস্তা, সেই রাস্তায় যাওয়ার সময়ে পান খোকো থুতু দরজার সামনে ফেলছে, কিংবা যারা গালি খোকো গালি খায় গালি খেয়ে ঘর ঢোকার আগে ফেলছে, কোথায়? প্রতিবেশীর বাসার সামনে থুতু ফেলছে, গুল মাজে, গুল মেজে, ব্রাশ করে ইত্যাদি থুতু ফেলছে সেখানে প্রতিবেশীর দরজার সামনে, দেখতে খারাপ লাগে। আর যারা তা ব্যবহার করে না, প্রচুর ঘৃণা লাগে, কিন্তু এইভাবে প্রতিবেশীকে কষ্ট দেয়। প্রতিবেশী মাঝখানে আমরা জানি 5 ইঞ্চি দেওয়ালের ওপারে কি আছে, আমরা খোঁজ খবর রাখি না, কি হচ্ছে খোঁজ খবর রাখি না, কিন্তু এমনও প্রতিবেশী আছে যে খোলামেলা সেখান ওই বাড়িতে যদি কেউ হাওয়া ছাড়ে এ বাড়িতে শুনতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনি হই হুল্লোড় করে প্রতিবেশীর অসুবিধা করেন, গান বাজিয়ে, টিভি বাজিয়ে, টেপ রেকর্ড বাজিয়ে বা রেডিও বাজিয়ে এমন গান এমন কিছু আপনি শুনছেন যে আপনি শুনছেন না, শোনার দরকার হলে আপনারা নিশ্চয়ই দেখেছেন রাস্তাতে এমন এমন ছেলেরা যায় গান বাজিয়ে যে আশেপাশে সবাই শুনতে পায়, সে কি নিজে শুনছে? সে শুধু শুনছে না, শোনাচ্ছে, দেখো আমি কলিযুগের ছেলে, আমি ভয় করি কাকে, কলির যুগে ছেলে, আমি কলির যুগে ছেলে, দেখো আমি কাউকে ভয় করি না, সবাইকে গান শোনাচ্ছি। সেই রকম প্রতিবেশীও আছে, সে নিজে শুধু গান শোনে না বরং সবাইকে শোনায়। এত জোর আমাদের এলাকাতে একটা লোক ছিল, সেখানে আবার সে মাইক লাগাতো চালের, মানে মাঠে কি বলে ঘরের ছাতে, নিজে তো শুনত, গোটা গ্রামবাসীকে গোটা জামাতের লোককে শোনাতো। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এখন আমাদের দেশের বিভিন্ন দোকানে মাইক বাজে, সে তারা নিজে শোনে না, শোনায়, এতে ক্ষতি হয় প্রতিবেশী, বিভিন্ন রকম ভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয়, ক্ষতি করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে মোমেন নয় মানে পূর্ণ মোমেন নয়। পূর্ণ মোমেন হতে হলে কি করতে হবে? প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস, তুমি সবচেয়ে বড় আবেদ হতে চাও তাহলে হারাম জিনিস থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা যা হারাম করেছেন, মিথ্যা চুগলি থেকে নিয়ে হালালকে হারাম খাওয়া থেকে নিয়ে যেগুলো হারাম করেছেন, দূরে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে। ওয়ারদা বিমা কসম আল্লাহু লাক তাকুন আগনান নাস, ধনী হতে চাও সবচেয়ে বড় ধনী হবে, তোমাকে আল্লাহ যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট হও। তাহলে তুমি সবচেয়ে বড় ধনী, ধনের ধনী ধনী নয়, মনের ধনী আসলেই ধনী। ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করো, মোমেন হবে, তার মানে পরিপূর্ণ মোমেন হবে। ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো পরের জন্য তাই পছন্দ করো, তাহলে তুমি মুসলিম হবে। এটা এই কাজটা খুব কঠিন। একজন সালাফ বলেছেন, আমি আমার মনকে বললাম যে তুমি নিজের জন্য তা যা পছন্দ করো পরের জন্য তাই পছন্দ করো, তো দেখলাম পরীক্ষা করে যে এর চাইতে সহজ হল কঠিন গরমের দিনে রোজা রাখা। কঠিন গরমের দিন রোজা রাখা সহজ, কিন্তু পরের জন্য তাই পছন্দ করা যা নিজের জন্য করি এটা আরো বেশি কঠিন। সুতরাং যদি আপনি করতে পারেন খাঁটি মুসলিম হবেন। ওয়ালা তুকসির যাহিকা ফাইন্না কাসরাতা যাহিকি তুমিতুল কলব, আর বেশি বেশি হেসো না, কারণ বেশি বেশি হাসলে অন্তর মারা যায়। এখানে আমাদের উদ্দেশ্য কি ছিল, যে প্রতিবেশীর কথা, প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করলে পূর্ণ মোমেন হওয়া যায়, কিন্তু এসবের সাথে যার চরিত্র সুন্দর নয়, আপনার সব ঠিক আছে, যে কথাগুলো বলা হলো আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আপনি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেন, কষ্ট দেওয়ার থেকে বিরত থাকেন ইত্যাদি ইত্যাদি, আল্লাহর জন্য দেন আল্লাহর জন্য দেন না, আল্লাহর জন্য ভালোবাসেন আল্লাহর জন্য ঘৃণা করেন, সব ঠিক আছে, কিন্তু সমস্যা হলো এক জায়গাতে, আপনার চরিত্রটা ভালো না। বলে হুজুর এই এতগুলো কাজ হলো, এগুলো চরিত্রের কাজ, ঠিক আছে, কিন্তু আপনার চরিত্রে ডিস্টার্ব আছে। চরিত্রে ডিস্টার্ব থাকলে আপনার মোমে আপনার ইমান পরিপূর্ণ হতে পারে না। এই কথা আপনারা জানেন যে চরিত্র নাশ হচ্ছে সর্বনাশ। আপনারা জানেন যে যদি ধন নাশ হয় তাই কিবা আসে যায়। আপনার যদি ধন নষ্ট হয়ে যায়, মানি লস ইজ সামথিং লস, পয়সা ক্ষতি হয়েছে, ব্যবসা ক্ষতি হয়েছে, সমস্যা নাই, সামান্য কিছু নষ্ট হয়েছে, যদি স্বাস্থ্য নাশ হয় তবে কিছু হয় ক্ষয়, হেলথ লস ইজ সামথিং লস, ওটা হচ্ছে নাথিং লস, মানে মানি লস ইজ নাথিং লস, আর হেলথ লস ইজ লস ইজ সামথিং লস, যদি ধন নষ্ট হয় কিছুই না, ওটা কিছু না আবার আসবে, কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হলে হ্যাঁ কিছু ক্ষতি বটে, কিন্তু ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস, যদি চরিত্র নষ্ট হয় তাহলে সবটাই আপনার নষ্ট হয়ে গেল, যদি ধন নাশ হয় তাই কিবা আসে যায়, যদি স্বাস্থ্য নাশ হয় তবে কিছু হয় ক্ষয়, হইলে চরিত্র নাশ সর্বনাশ হয়। চরিত্র যদি আপনার গেল তো আপনার সর্বনাশ হল। খাওয়ারিজমির একটা কথা শুনেন, উনি বলছেন মানুষের মাঝে চরিত্র থাকলে সে এক নম্বর থাকে। মানুষের মাঝে চরিত্র থাকলে, ভালো করে খেয়াল করে শুনেন, মানুষের মাঝে যদি চরিত্র থাকে, একটা মানুষের চরিত্র আছে, সে এক নম্বর। অতঃপর তার মধ্যে রূপ থাকলে দেখতে সুন্দর ভালো, হ্যান্ডসাম, হ্যান্ডসাম সব পছন্দ করে না, হ্যান্ডসাম দেখতে শুনতে ভালো, তার পাশে একটি শূন্য যোগ হয়ে কত হয়, দশ হয়, এক থেকে দশ হয়ে গেল। অতঃপর তার যদি ধন থাকে, সে হচ্ছে ধনী মানুষ, তাহলে আরো একটি শূন্য যোগ করে কি হয়, একশো, এক থেকে দশ তারপরে একশো হয়ে গেল। অতঃপর তার বংশ যদি খুব ভালো হয়, খুব উচ্চ বংশের ছেলে, তাহলে আরো একটি শূন্য যোগ হয়ে কি হয়ে যায়, এক হাজার হয়ে যায়। কিন্তু এক সংখ্যাটি অর্থাৎ চরিত্র বাদ পড়লে মানুষের মূল্য চলে যায় এবং পাশের শূন্যগুলি অকেজ হয়ে যায়, যেমন যেমন একটা বাদ দেন বাকি শূন্যগুলো কি দাম আছে, কোন দাম আছে, চারটে শূন্য তো চার নম্বর হবে, হ্যাঁ চারটা শূন্য একসঙ্গে, চারটা এক যদি যোগ করা হয় চার হয়, তাই না? চারটা শূন্যকে যোগ করলে কত হয় বাচ্চা? চারটা শূন্যকে একসঙ্গে যোগ করলে কত হয়? হ্যাঁ, চারটে শূন্যকে পাশাপাশি রেখে যদি যোগ করেন কত হয়? চারটে শূন্যকে যোগ করলে কত হয়? যে ঘুমায় সে বলতে পারে না, জেগে থাকলে বলতে পারত যে চারকে চারটে শূন্যকে যোগ করলে শূন্যই হয়, তাই না? কোন লাভ হয় না। মোট কথা, চরিত্র যদি চলে যায় তাহলে খুব দামি কথা এটা, একটাই বাদ পড়লে শূন্যগুলোর কোন দাম থাকে না, তার রূপের কোন দাম থাকে না, তার ধনের কোন দাম থাকে না, তার বংশের কৌলিন্যের কোন দাম থাকে না, যদি না এক নম্বরটা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে সবচেয়ে পূর্ণ মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে চরিত্রের দিক থেকে সব থেকে ভালো, চরিত্রের দিকে সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, আর তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। এটা কেন বলা হলো হুজুর? যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ সে সবার কাছে শ্রেষ্ঠ, সে সব থেকে শ্রেষ্ঠ। কেন? যেহেতু স্ত্রী আপনার মনের খবর, গোপন কথা জানে। আপনি দিনের বেলায় মোল্লাগিরি করতে পারেন, কিন্তু রাতের বেলায় কলাই চুরি করতে পারেন। আর এই কলাই চুরিটা কে জানে? বউ জানে। এই জন্যে আপনার রহস্যের সিন্ধুক কে? আপনার স্ত্রী। অনেক কথা আপনার স্ত্রী জানে, প্রকাশ হয় না। কেন? যে আমার স্বামী, আমার স্বামী দুর্নাম করব। বাকি বাইরের লোক সবাই জানে যে ঠিক দিনের বেলায় মোল্লাগিরি, তাই না? রাতের বেলায় কলাই চুরি। এই জন্য বলা হয়েছে স্ত্রীর কাছে যে ভালো সে সবার কাছে ভালো। তবে একটা কথা মনে রাখবেন, ভালো স্ত্রীর কাছে যে ভালো সে সবার কাছে ভালো নয়। যদি আপনার স্ত্রীটাই খারাপ হয়, সে যদি অন্যাসক্তা হয়, পরকীয়া হয়, তাহলে সে আপনি তার কাছে আপনি ভালো হবেন নাকি? সে যদি বেনামাজি হয় আর আপনি তাকে নামাজের জন্য মারধর করেন বা বকাবকি করেন, সে কি আপনি কি তার কাছে ভালো হবেন নাকি? না না না, আপনি হবেন চোখের বালি, তখন হয়ে যাবেন চোখের বালি, আপনাকে দেখতে পারবে না। সে পরপুরুষের সাথে সে তখন ভালো, সেই স্ত্রীর কাছে ভালো মানে সবার কাছে ভালো নয়, হতে পারে না। এমন তো হতে পারে, একজন আমাকে ফেসবুকে প্রশ্ন করলেন এক মহিলা, যে কোরআনের আয়াতে আছে, সূরা নূরের এক আয়াতে আছে, ভালো স্বামীর জন্য ভালো স্ত্রী আর ভালো স্ত্রীর জন্য ভালো স্বামী, এ তো কোরআনে আছে। তো আমরা বাস্তবে দেখি যে ভালো স্বামী কিন্তু স্ত্রী খারাপ, আর ভালো স্ত্রী কিন্তু স্বামী হচ্ছে খারাপ। তাহলে কোরআনের কথা এমন হলো কেন? কোরআনে যে কথাটা বলা হয়েছে, এই কথাটা বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের জন্য, মা আয়েশার চরিত্রের সাথে মিল রাখার জন্য। যখন মা আয়েশার চরিত্রে কলঙ্ক দেয়, যেমন এখনো শিয়ারা দেয়, তার চরিত্রে কলঙ্ক দেওয়ার ফলে আল্লাহ তাআলা বললেন, তোমরা আল্লাহ রসুলকে কি মনে করো? অতএব তার স্ত্রীর চরিত্রে কলঙ্ক দাও, এটা কি করে হতে পারে? ভালো লোকের জন্য ভালো স্ত্রী, তার চরিত্রে কোনো দোষ নেই, আর এটাই হচ্ছে স্বাভাবিক। ভালো হলে ভালো পাবেন, কিন্তু এটা এটা সব সময় মানে এমন এ জিনিস নয়, এমন কায়দা কুল্লিয়া যাকে বলে, এমন জিনিস নয় যে এইটাই সব ক্ষেত্রে ঘটবে। আল্লাহর নীতিতে এইরকমই আছে, পাঁচ যুক্ত পাঁচ সমান কত? দশ। আর অন্য কিছু হয় নাকি? এটা হয় না, হতে পারে না। সেই রকম এই নীতি এটা নয়। এই নীতিটা কি? স্বাভাবিকভাবে আমভাবে বলা যায় যে ভালোর ভাগ্যে ভালো পড়ে, খারাপের ভাগ্যে খারাপ, কিন্তু এর বিপরীত হয়। কোরআনই বলছে এর বিপরীত হয়, কোরআনই বলা হয়েছে। কার কার কথা বলা হয়েছে? দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া ক্বীলা ইদখুলাল নারা মা'আ আদ-দাখিলিন। আল্লাহ তাআলা কাফেরদের জন্য দুটো মহিলার বা দুটো মহিলার উদাহরণ দিয়েছেন, যে যে মহিলা দুটো নেক বান্দার স্ত্রী রূপে ছিল। কার স্ত্রী? নূহের স্ত্রী, লুতের স্ত্রী। কিন্তু ফাখানাতাহুমা, এরা দুজনও স্বামীর কি করল? খেয়ানত করল। খেয়ানত কি করল? ব্যভিচার না, ব্যভিচারটা বিচার না। নবীর বিবি ব্যভিচার করতে পারে না, বরং এমন কিছু কাজ করল যে কাজ স্বামীর জন্য খেয়ানত ছিল। স্বামী হিদায়তের জন্য ডাকছে আর স্ত্রী বলছে আরে ওর কথা শোনো না। এমনও স্ত্রী আছে যে স্বামীকে কিভাবে পাগল ভাবে। অনেক সময় দেখবেন আত্মীয় স্বজনের সামনে স্বামী একটা কথা বলছে, হ্যাঁ ওর কথা শোনো না, ও কথা বাদ দাও। মানে স্ত্রী স্বামীকে ছোট করে। এ কথা আপনারা নিজেরাও নিজেদের অভিজ্ঞতা থাকবে, ওর কথা শোনো না। এইভাবে তারা খেয়ানত করল, মানে উম্মতের সাথে খেয়ানত করল, আল্লাহ নবীর সাথে এইভাবে উম্মতকে ভাঙিয়ে দিয়ে খেয়ানত করল। তখন কি ভালামি গুনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়া, এই স্বামীরা স্ত্রীদেরকে বাঁচাতে পারবে না। ওয়াকিলাত খুলান নারা মা দাখিলিন, তাদেরকে কি বলা হবে, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও প্রবেশ করো। এ হল ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য উদাহরণ দিতে কার, এতে গেল কার উদাহরণ, ভালো স্বামীর উদাহরণ। এবারে খারাপ স্বামীর উদাহরণ নাও, কে? বিবি আসিয়া। আসিয়ার স্বামী ফেরাউন। এই যুগে যে খোদাই দাবি করেছে, আল্লাহ বলেছিল আমি আনা রাব্বুকুমুল আলা, তার স্ত্রী, তার স্ত্রীর কথা আল্লাহ কোরআনে বলেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরুষদের মধ্যে অনেকে পরিপূর্ণ হয়েছে কিন্তু মহিলাদের মধ্যে গুটি কয়েক, তার মধ্যে আসিয়া, তার মধ্যে মারিয়াম, তার মধ্যে খাদিজা, তার মধ্যে ফাতেমা, আয়েশা, এই এই কজন। আসিয়া তিনি হলেন এমন যখন তাকে কষ্ট দেওয়া হল এবং তিনি বললেন আল্লাহর কাছে চাইলেন যে রব্বিবনিলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ গো তোমার কাছে জান্নাতে আমার একটা ঘর তৈরি করো। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আমাকে আল্লাহ এই ফেরাউন থেকে এবং এর সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো। তাহলে একটা কায়দা আছে, সেটা ভালোর জন্য ভালো, কিন্তু জরুরি নয় যে আপনি ভালো বলে আপনার স্ত্রী ভালো হবে। স্ত্রী যদি ভালো হয় তাহলে সেই স্ত্রীর কাছে যদি আপনি ভালো হন তো সবারই কাছে আপনি ভালো। আর স্ত্রী যদি খারাপ হয়, সে যদি বলে আমার স্বামীটা খারাপ, এই সেই আমাকে ঘুমাতে দেয় না, সবসময় এই করে সেই করে, আরে তো করবেই, এর কাছে আপনি ভালো হতে পারবেন না। এর সাক্ষী আপনার জন্য না, ভালো স্ত্রীর সাক্ষী যে আপনি ভালো, তাহলে আপনি সবার কাছে ভালো। বাস এটা হচ্ছে একটা মানে অতিরিক্ত কথা যে আমাদের বিষয়ের সঙ্গে সম্পৃক্ত ছিল, বলা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকমালুল মুমিনিনা ইমানান আহাসিনুহুম আখলাকা, সবচেয়ে পরিপূর্ণ ইমানের মুমিন কে, যে চরিত্রে সবচেয়ে উত্তম, আল মুআত্তাউনা আকনাফা, যারা সহজ সরল, কঠিন না সহজ সরল, আল্লাযিনা ইয়ালাফুন ওয়া ইউলাফুন, যারা অপরকে প্রীতির বাঁধনে জড়াতে পারে এবং নিজেরাও অপরের প্রীতির বাঁধনে জড়িত হয়, তার মানে যার সঙ্গে বন্ধুত্ব করা সহজ, সে অপরকে বন্ধু বানিয়ে নিতে পারে এবং তার সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান সহজে বন্ধু হয়ে যেতে পারে। এরা হচ্ছে কি, পরিপূর্ণ ইমানের অধিকারী। ওয়ালা খায়রা ফি মান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফ, আর সেই ব্যক্তির মাঝে কোনো মঙ্গল নেই যে প্রীতির বাঁধনে কাউকে বাঁধতেও পারে না আর প্রীতির বাঁধনে নিজেকেও বাঁধে না। পরিপূর্ণ মুমিনের কথা বুঝলেন, তাহলে এখানেও চরিত্রের কথা রয়েছে। একজন মুজাহিদ ইমানের দিক থেকে সবার চাইতে বেশি পরিপূর্ণ, একজন মুজাহিদ যে আল্লাহর পথে জিহাদ করে সেও ইমানের দিক থেকে সবচাইতে বেশি পরিপূর্ণ। রাসূল আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক ব্যক্তি বলল আইয়ুন নাসে আফদাল ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি সবচেয়ে উত্তম হে আল্লাহর রাসূল? তিনি বললেন মুমিনুন মুজাহিদুন বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ, সেই মুমিন যে নিজের জান দিয়ে এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। কালা সুম্মামান, বলা হল তারপর কে? কালা সুম্মা রাজুলুন মুতাযিলুন ফি শিআবিম মিনাশ শিআবি ইয়াবুদু রাব্বাহ ইত্তাকিল্লাহ ওয়া ইয়াদউন নাসা মিন শাররিহ, তারপরে সেই ব্যক্তি হল শ্রেষ্ঠ যে আল্লাহর পথে, আল্লাহর জন্য কোন গিরিপথে নির্জনে ইবাদত করে। আল্লাহর ইবাদত করে কোথায়? কোন গিরিপথে নির্জনে, এবং লোকেদেরকে নিজের মন্দ আচরণ থেকে নিরাপদ রাখে। এখানে উদ্দেশ্য এই নয় যে আপনি ঘর ছেড়ে গিয়ে কি হবেন, বৈরাগী হবেন, কারণ বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ, এটাই হল ইসলামের নীতি। উদ্দেশ্য এখানে এই যে আপনি যখন আপনার কষ্ট থেকে মানুষকে রক্ষা করতে পারছেন না, বাঁচাতে পারছেন না, তখন আপনার দূরে থাকাই ভালো। ফেতনার কথা বলা হয়েছে, যখন ফেতনার সময় আসবে, ফেতনার সময়ে আপনি আপনার লোকালয় ছেড়ে গিয়ে নির্জনে আল্লাহর ইবাদত করুন, তাহলে সেটাই হবে উত্তম। এটাও একটা আমাদের মানে এর থেকে আর কি বিষয় থেকে একটু দূরের কথা। আমরা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি, সবচেয়ে পূর্ণ মুমিন কে? এখানে বলা হলো মুজাহিদ। সবচেয়ে পূর্ণ মুমিন কে বলা হলো? যার চরিত্র সবচেয়ে উত্তম ও শ্রেষ্ঠ। এবং পূর্ণ মুমিনের মুমিন কে বলা হলো? যে তার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার রাখে, সদ্ব্যবহার রাখে, এবং প্রতিবেশীর খোঁজ খবর নেয় যে তার পেটে খিদে আছে কি নাই, বা সে উপবাসে দিন কাটাচ্ছে না রাত কাটাচ্ছে, এটা আপনার খেয়াল রাখে। আর যে আল্লাহর ওয়াস্তে দেয়, আল্লাহর ওয়াস্তে দেয় না, আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, আল্লাহর ওয়াস্তে ঘৃণা করে, আল্লাহর ওয়াস্তে বিবাহ দেয়, সেও হচ্ছে পরিপূর্ণ মুমিনের মুমিন। এইটুকু আমাদের জানা ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সবার থেকে বেশি ভালোবাসে, এমনকি নিজের জান থেকেও বেশি ভালোবাসে, তবেই হবে সে পূর্ণ মোমেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন পূর্ণ মোমেন হওয়ার। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।